ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات علماء كرام محترم حاضرين, গত বৎসর সূরাতুল বাকারার 46 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা ছিল, আজকে সূরাতুল বাকারার 47 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা। আগের থেকেই আলোচনা চলতেছিল বনি ইসরাইলের প্রসঙ্গে। অতীতে একাধিকবার বনি ইসরাইল অর্থ এবং বনি ইসরাইলের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বলা হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের এক নাম ছিল হিব্রু ভাষায় ইসরাইল। ইসরাইল শব্দটা হিব্রু ভাষার শব্দ, এর অর্থ হইল আল্লাহর বান্দা। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় নাম যে ছিল ইসরাইল, তাই তার পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলে বনি ইসরাইল, ইসরাইলের নেক্সট জেনারেশন। ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী প্রজন্ম আউলাদ ইয়াকুব, এদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা। এদের প্রসঙ্গে আরো বেশ কয়েক আয়াত থেকেই আলোচনা চলতেছিল যা গত বছর আপনারা শুনেছেন। বনি ইসরাইলের প্রসঙ্গটা এখনো শেষ হয়নি, তাই আবারও আল্লাহ 47 নম্বর আয়াতে বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, হে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মগণ, উযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, তোমরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা আমার, যে নিয়ামতগুলি আমি তোমাদেরকে প্রদান করেছি। বনি ইসরাইলকে আল্লাহ বহু নিয়ামত প্রদান করেছেন, এর মধ্যে বনি ইসরাইলকে আল্লাহ যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল তাদের বংশে আল্লাহ এত বেশি নবী রাসূল পাঠাইছেন, এত বেশি নবী রাসূল আর কারো বংশে আল্লাহ পাঠাইছেন। অথচ এই বংশটাই হল পৃথিবীতে সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য। বনি ইসরাইলের বংশটাই সবচেয়ে বেশি অবাধ্য এবং সবচেয়ে বেশি নাফরমান আল্লাহ। এই জন্য এদের নাফরমানির প্রতিবাদে আল্লাহ এদেরকে বলেন, উযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি ওই সমস্ত নিয়ামতকে যা আমি প্রদান করেছি। আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করছি। বনি ইসরাইলের বংশকে আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। এই কথাটা বাহ্যিক দৃষ্টিতে আপত্তিকর। কেমন আপত্তিকর? যে কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত সাব্যস্তকৃত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছে, অথচ ইনি বনি ইসরাইলের অন্তর্ভুক্ত নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বনি ইসরাইলের অন্তর্ভুক্ত নন, তাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছে, সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। কাজেই এখানে আল্লাহ কেমন করে বনি ইসরাইলদেরকে বলেন যে তাদেরকে আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছে? যারা বিষয়টা বুঝতে পেরেছেন একটু দয়া করে বলুন তো, সমস্ত জগৎবাসীর মধ্যে বনি ইসরাইল শ্রেষ্ঠ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ? তাহলে বনি ইসরাইল জগৎবাসীর মধ্যে শ্রেষ্ঠ হইল কিভাবে? সূরাতুল বাকারার 47 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন যে বনি ইসরাইলকে আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, এই কথাটা বাস্তবতার সাথে বাহ্যিক দৃষ্টিতে প্রতিবন্ধক দেখা যায়, বাস্তবতার বিপরীত দেখা যায়। অথচ আল্লাহর পক্ষে তো এরকম বাস্তবতার বিপরীত কথা বলার কল্পনা করা যায়। তাহলে কথাটা আল্লাহ বললেন কোন ব্যাখ্যা? এটা বোঝার জন্য প্রথমেই আমাদের বনি ইসরাইল বংশের রাসূল, যে বনি ইসরাইল বংশের নন, রাসূল কোন বংশের, রাসূলের বংশটা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দেখা যাবে। অতীতে আমি বলেছি আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের ঘরের নাতির নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম, যার আরেক নাম ইসরাঈল। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিসসালামের বংশধরের মধ্যে, অবশ্য ইব্রাহিম নিজেও নবী ছিলেন, ইব্রাহিমের প্রথম ছেলে ইসমাঈল তিনিও নবী ছিলেন। ইসমাঈল শুধু নিজেই নবী ছিলেন, তার পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ কয়েক হাজার বৎসরের ভিতরে আর কাউকে নবী বানান। ইসমাঈল আলাইহিসসালামের পরবর্তী বংশধরদের মধ্যে আর কেউ নবী ছিল না। ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের মধ্যে আল্লাহ কি পরিমাণ নবী বানাইছেন, এটা বোঝার জন্য একটা সহজ হিসাব হল যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এক বিবরণ মতে কমপক্ষে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই 1,24,000 নবী রাসূলের মধ্যে মাত্র 11 জন নবী বনে ইসরাইলের বহির্ভূত, বনে ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে বনে ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত নন কতজন? 11 জন। এই 11 জন হইলেন, 1 নম্বর হযরত আদম আলাইহিসসালাম, ইনি বনে ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত হন। 2 নম্বর হযরত নূহ আলাইহিসসালাম, ইনি বনে ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত। 3 নম্বর হযরত শীস আলাইহিসসালাম, 3 নম্বর হযরত শুআইব আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম। 4 নম্বর হযরত হুদ আলাইহিসসালাম, 5 নম্বর সালেহ আলাইহিসসালাম, 6 নম্বর লূত আলাইহিসসালাম, 7 নম্বর ইব্রাহিম আলাইহিসসালাম, 8 নম্বর ইসহাক আলাইহিসসালাম, 9 নম্বর ইয়াকুব আলাইহিসসালাম, 10 নম্বর ইসমাঈল আলাইহিসসালাম, 11 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 11 জন নবী বনি ইসরাইলের বংশের অন্তর্ভুক্ত। 1,24,000 থেকে 11 জন বাদ গেলে আর কত থাকে? 1,23,989। 1,23,989 জন নবী রাসূলকে আল্লাহ শুধু বনি ইসরাইলের বংশে জন্ম দিলেন। এই সমস্ত নবী রাসূলগণ ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী বংশধরদের মধ্যে জন্মগ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলে ইসমাঈলের বংশধরদের মধ্যে আর কোন নবী রাসূল কয়েক হাজার বৎসরের ভিতরে জন্মগ্রহণ করেন। সর্বশেষে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল বনে ইসরাইলের বংশের মধ্যে হাজার হাজার বৎসর যাবৎ পাঠাইতে পাঠাইতে পাঠাইতে পাঠাইতে সর্বশেষে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইসমাঈলের প্রজন্মের মধ্যে কয়েক হাজার বৎসরের ভিতরে একজন নবী আল্লাহ পাঠাইছেন না, সেই ইসমাঈলের বংশধরদের মধ্যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, যার বংশে কোনোদিন, যিনি নিজে নবী ছিলেন কিন্তু তার বংশের মধ্যে আল্লাহ কোনোদিন কাউকে নবী বানাইছেন, তার বংশে আল্লাহ সর্বশেষ নবীকে বানায়। তাইলে বনি ইসরাইলের বংশে লক্ষাধিক নবী প্রেরিত হওয়া সত্ত্বেও বনি ইসরাইলের বংশ শ্রেষ্ঠ না ইসমাঈলের আওলাদের মধ্যে একজন নবী প্রেরিত হইয়াই এই বংশটা শ্রেষ্ঠ? একজন নবী প্রেরিত হইয়াই এই বংশটা শ্রেষ্ঠ। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলে ইসমাইল নিজে নবী ছিলেন, কিন্তু তার বংশে হাজার হাজার বৎসরের ভিতরে আর কোনো নবী জন্মগ্রহণ করেননি। সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেন। তাহলে ইসমাইল আলাইহিসসালামের বংশে বেশি নবী জন্মগ্রহণ করেছেন না বনি ইসরায়েলের বংশে বেশি নবী জন্মগ্রহণ করেছেন? এই যে একটা গৌরব, কার বংশে বেশি নবী জন্মগ্রহণ করে এই গৌরবটা আল্লাহ দুনিয়ার আর কোনো বংশকে প্রদান করেননি, একমাত্র বনি ইসরায়েলের বংশকে প্রদান করেছে। এই ব্যাখ্যা মতে আল্লাহ বলেন, তোমাদেরকে সমস্ত জগৎবাসীর উপর আলাদা মর্যাদা প্রদান করেছি, তাদেরকে সমস্ত জগৎবাসীর উপর আল্লাহ যে আলাদা মর্যাদা প্রদান করেছেন সেটা হল বেশি সংখ্যক নবী পাঠাবার মর্যাদা। বেশি সংখ্যক নবী আর কোনো বংশে আল্লাহ পাঠাইছেন না, বেশি সংখ্যক নবী পাঠিয়েছেন শুধুমাত্র বনি ইসরায়েলের বংশে, এটাও একটা মর্যাদা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সমস্ত মর্যাদা প্রদান করেছেন, এদের বংশে 1,23,989 জন নবী জন্ম হওয়া সত্ত্বেও ওই মর্যাদা সকল নবী সম্মিলিতভাবেও লাভ করতে পারেননি যে মর্যাদা আল্লাহ একা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেন। যেমন সমস্ত জান্নাতিরা জান্নাতে চলে যাওয়া, দেখা যাবে সমস্ত জান্নাতিদের মধ্যে 3 ভাগের 1 ভাগ জান্নাতি সকল নবী রাসূলের উপর, 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে 1,23,989 জন নবী দুনিয়াতে এসে বেশিরভাগ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না একজন নবী বেশিরভাগ মানুষকে জাহান্নাম থেকে বাঁচালেন? নবীর সংখ্যাধিক্যের বেলায় তাদের মর্যাদা বড় হইলেও নবী প্রেরণের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বড়। কাজেই আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন এই কথার দ্বারা আর কোন রকমের সন্দেহ থাকার কথা নয় যে আল্লাহ এই কথাটা কিভাবে বললেন। কথাটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ এভাবে দেওয়া যায় যে দুইজন মানুষ সরকারের মন্ত্রী হতে চায়, সরকার এই দুইজনের একজনকে 20,000 টাকা দিয়ে সন্তুষ্ট করে দিল, সে আর মন্ত্রিত্বের পদ আর চায় না, মন্ত্রিত্বের পদ না চাইয়া তুষ্ট হইয়া গেল, কি পাইয়া 20,000 টাকা। আরেকজনকে 20 টাকাও দিল না কিন্তু তাকে মন্ত্রিত্বের পদ দেয়া দিল। এবার বলেন 20,000 টাকা যে পাইল সেই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইল, মন্ত্রী যে হইল সেই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? এরকম বনি ইসরায়েলের বংশে আল্লাহ নবী পাঠাইছেন অনেক, কিন্তু তারা সকল নবীগণ সম্মিলিতভাবেও এত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেননি, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেন। তাদের নবীর সংখ্যা বেশি হওয়াটা বেশি মর্যাদা হইল না এই একজন মাত্র নবী বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারাটা বেশি মর্যাদা হইল? তাদের মর্যাদা যে হিসাবে সেই হিসাবে আল্লাহ বলেছেন জগৎবাসীর উপর আমি তোমাদেরকে আলাদা মর্যাদা দান করছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার সাথে তাদের সেই মর্যাদা কোনো তুলনাই চলে না। এটার আর একটা উদাহরণ এভাবে দেওয়া যায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত মানুষের সৌন্দর্য, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওই রকম সুন্দর করে বানাইছেন। তাইলে সমস্ত জগৎ জুড়ে সবচেয়ে সুন্দর মানুষটাকে ইউসুফ। এই কথা শুনে উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ইউসুফ আলাইহিস সালাম যদি সমস্ত জগৎ জুড়া সুন্দর মানুষের চেয়ে বেশি সুন্দর হয়ে থাকেন তাহলে তিনি বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর, অর্থাৎ ওনার চেয়েও আমাকে আল্লাহ বেশি সুন্দর বানাইছেন, আমার সৌন্দর্যের সাথে আর কারো সুন্দরের কোনো তুলনা চলে। ঠিক তেমনিভাবে বনি ইসরায়েলের বংশকে আল্লাহ এক দৃষ্টিকোণ থেকে জগৎবাসীর উপর আলাদা মর্যাদা দিয়েছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার সাথে সৃষ্ট জগতের কোনো ব্যক্তির কোনো বস্তুর মর্যাদার তুলনা চলে। সংক্ষেপে বলা যায়, আল্লাহ দুনিয়াতে সমস্ত জগৎ জুড়ে যাতে যাকে যত রকমের মর্যাদা দিয়েছেন সবগুলি মর্যাদার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার কথা আলাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার সাথে কারো কোনো মর্যাদার কোনো তুলনা চলে। মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তাযাব্বাজুল উদুদাল গুলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা ওই বংশ খুঁজে সেখানে বিয়ে করো যে বংশের নারীদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম, যে বংশের নারীদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় তোমরা সেই বংশ খুঁজে বিয়ে করো, কারণ আমার মুসলমান উম্মতের সন্তানাদি বেশি হইলে তারাও তো হবে মুসলমান, এরা সবাই হবে আমার উম্মত। এভাবে আমার উম্মতের সংখ্যা বাড়লে কাল হাশরের মাঠে যখন দেখা যাবে সমস্ত নবীর উম্মত সম্মিলিতভাবেও একা আমার উম্মতের সংখ্যার সমান হতে পারে না, তখন এটা হবে হাশরের মাঠে সমস্ত নবী রসুলগণের উপর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা। কাজেই বনি ইসরায়েলের বংশে নবী রসুলগণের সংখ্যা বেশি হতে পারে কিন্তু উম্মতের সংখ্যা একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বেশি, বনি ইসরায়েলের সকল নবীর সম্মিলিত উম্মতের সংখ্যাও এত বেশি নয় একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা যত বেশি। বরং এই হিসাবটা বোঝার জন্য খুব সহজ, জান্নাতিরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের তিন ভাগের এক ভাগ জান্নাতি সমস্ত নবী রাসূলের উম্মত, আর তিন ভাগের দুই ভাগ জান্নাতি একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনার দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেল, মুসলমানের বড় সন্তান যত বেশি হয় এর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বাড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বাড়লেই অন্য নবীগণ সকল নবীর সম্মিলিত উম্মতের সংখ্যার থেকেও যখন দেখা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বেশি, হাশরের মাঠে এটা যখন ধরা পড়বে তখন এটা হবে সকল নবী রাসূলের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা আলাদা মর্যাদা। এই জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, তোমাদের সন্তান বেশি জন্ম হইলে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটা হবে হাশরের মাঠে সকল নবীর উপর আমার আলাদা মর্যাদার একটা কারণ। রাসুলের এই নির্দেশের সাথে আমাদের বর্তমান সমাজের চিন্তা বিদ্বানের চিন্তাধারার মিল না গড় মিল? আমাদের সমাজের চিন্তাবিদদের চিন্তাধারা হলো লোক সংখ্যা বাড়লে খাইবে কি আর থাকবে কোথায়? লোক সংখ্যা বাড়লে খাইবে কি আর থাকবে কোথায়? এই জন্য খানার পরিমাণ এবং বাসস্থানের পরিমাণ যেহেতু সীমিত, বাংলাদেশের আয়তন সীমিত না দিন দিন আয়তন বাড়ে? আয়তন বাংলাদেশের ম্যাপ কি দিন দিন বড়? কোন কোন রাজনীতিবিদদের মতে দিন দিন কিছু ছোট হয়। আমি যদি ছোট হয় কথাটাও না মানি, ছোট হয় না বড় হয় না, দেশের ম্যাপ সর্বদা একই পরিমাণ থাকে যেহেতু জমিনের আয়তন বাড়ে না। এই সীমিত জমিনের উৎপাদিত ফসল একটা সীমিত পরিমাণেই ফসলে, অসীম পরিমাণে ফসল। কাজেই মানুষের সন্তান যদি বাড়তে থাকে এই সীমিত জমিনে থাকবে কিভাবে, সীমিত ফসল খাইয়া বাঁচবে কিভাবে? কাজেই আমাদের বাসস্থান যেহেতু সীমিত এবং উৎপাদিত খাদ্যের পরিমাণও যেহেতু সীমিত, এই জন্য লোক সংখ্যাটাও সীমিত রাখা দরকার। সমাজবাদীদের যুক্তি, তাদের যুক্তি সমাজ নিয়ে যারা চিন্তা করে তাদের যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগেই কুরআনের এক আয়াতের মাধ্যমে এই যুক্তি খণ্ডন করে দিয়েছে। আল্লাহ আগেই জানতেন যে একদল সমাজবাদীরা বাইর হইব আর এরা এই ধরনের যুক্তি দিয়া নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করবে। নবী বলছেন আমার উম্মত মুসলমানেরা বেশি বেশি সন্তান জন্ম দাও, এটা হবে আসরের মাঠে আমার গৌরবের ব্যাপার। এর বিরুদ্ধে এই রকম যুক্তি দিবে একদল মানুষ, একদল চিন্তাবিদরা, আল্লাহ আগেই জানতেন, এই জন্য জবাব অগ্রিম দিয়া রাখছেন কোরআন। আল্লাহ তার সেই জবাবে বলেন মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বীরু বান্দা যারা, যারা আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহর বিরুদ্ধাচরণ করে না, আল্লাহর আদেশ নিষেধ পালন করে যারা চলে, এরা খাইবে কি আর থাকবে কোথায়? এই প্রশ্নের সমাধান মাথা কমাইয়া নয়, এই প্রশ্নের সমাধান হবে সম্পদ বাড়াইয়া। যুক্তিবাদীদের যুক্তি মতে এই প্রশ্নের সমাধান হবে মাথা কমাইয়া, আর আল্লাহ বলেন মাথা কমাইয়া সমাধান হবে না, সমাধান হবে সম্পদ বাড়াইয়া। যারা মাথা কমাইয়া সমাধান করতে চায় এদের যুক্তি সারমর্ম হইল যে বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 15 কোটি মানুষের একটা কথার কথা, 15 কোটি মানুষের উপযোগী ফসল হবে। মানুষের সংখ্যা হইল 16 কোটি আর ফসল পাইলাম এই জমিনে 15 কোটি মানুষ। 1 কোটি মানুষের খাদ্য বিদেশ থেকে ঋণ করে আনতে হয়। সাধারণ বিবেকে কি কয়, 1 কোটি মানুষ কমাইলে আর ঋণ করতে হবে, এটার নাম হইল সমস্যার সমাধান মাথা কমাইয়া। নামই হইল সমস্যার সমাধান মাথা কমাইয়া। 1 কোটি কমাইলে পরে 1 কোটি লোক সংখ্যা কমানির পরে পরের বছর যদি 13 কোটি মানুষের ফসল হলে জমিনে, মাথা কমাইয়া সমাধান শেষ না আবার নয়া সমস্যা দেখা দিল? পরের বছর যদি আল্লাহ বাংলার জমিনকে নির্দেশ করেন 11 কোটির বেশি ফসল উৎপাদন করবান, আরো 2 কোটি মাথা কমানিলাম। পরের বছরের বন্যায় যদি ফসল দইয়া নিয়ে যায় 5 কোটির বেশি ফসল বলে না, এত 6 কোটি মাথা কমানিলাম। এইভাবে কমাইতে কমাইতে যখন দেখা যায় বোঝে আর 1 কোটির ফসল বলে না, সারা দেশের ফসল বন্যায় বসে নিয়ে গেছে, তখন যাইবা কোথায়? হয় তখন মসজিদকে এই মানুষের কাছে দোয়া করতে পারবো, গাদার মতো গোলা গোজা ভানি খাইলা কেন? আগেই আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাজিরা দিলা না কেন? এই জন্য আল্লাহ বলেন তোমরা মাতব্বরি করতে যাই না, আমি যে পথ দেখাইয়া দিছি সেই পথ আগেই ধরো। সেই পথটা কি? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খোদা বিরুদ্ধার পথে জীবনযাপন করো, আল্লাহ বিরু মানুষ হিসাবে সমাজের মানুষকে গড়ে তুলো, যে দেশের আয়তনও বাড়াতে হবে না, সীমিত জমিনের ভিতরে আমি সম্পদের পরিমাণ বাড়ায়। মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন, মিন হাইসু লা ইয়ালামু বলছেন। এখানে মধ্যে একটা মজার তথ্য আছে, যারা মানুষের জনসংখ্যা কমাইয়া খাদ্য সমস্যার সমাধান করতে চায়, তারা একটা যুক্তি দেয়, এই যুক্তিটারে গণিতের ভাষায় কয় গাণিতিক হারে বাড়া আর জ্যামিতিক হারে বাড়া। অর্থাৎ ফসলের উৎপাদনও দিন দিন বাড়ে, জনসংখ্যাও দিন দিন বাড়ে। আমি ছোটবেলায় দেখছি যে পরিমাণ জমিতে চার মন ধান পাঁচ মন ধান ফলতো, বর্তমানে এই পরিমাণ জমিতে বিশ মন পঁচিশ মন ত্রিশ মন ধান ফলে, ফসলের উৎপাদনের পরিমাণও দিন দিন বাড়ে, জনসংখ্যাও দিন দিন বাড়ে। কিন্তু এই মাতা কমানির পক্ষে যারা যুক্তি দেয় তারা বলে যে ফসলের পরিমাণ বাড়ে জ্যামিতিক হারে আর মাথা বাড়ে গাণিতিক হারে। জ্যামিতিক হার আর গাণিতিক হারের উদাহরণ হইল ফসল বাড়ে এভাবে এক দুই তিন চার পাঁচ এইভাবে এইভাবে ফসল বাড়ে, আর মানুষের সংখ্যা বাড়ে এক দুই চার আট ষোল বত্রিশ চৌষট্টি, এইভাবে কি বাড়ে? এটা দেখো গাণিতিক হারে বাড়ে, এক দুই তিন চার পাঁচ করে বাড়লে এটা দেখো জ্যামিতিক হারে বাড়ে, আর এক দুই চার আট ষোল চৌষট্টি বত্রিশ চৌষট্টি করে বাড়লে এটা দেখো গাণিতিক হারে বাড়ে। ফসল বাড়ে জ্যামিতিক হারে আর জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে। কাজেই ফসল বাড়লেও এই বাড়তি জনসংখ্যার সাথে সামঞ্জস্য রক্ষা করা সম্ভব নয়, জন্মকে নিয়ন্ত্রণ করা ছাড়া। এটা হলো তার, এরা যে যুক্তিটা দিল এটার মধ্যে একটা অঙ্কের থিওরি আছে, জ্যামিতিক হার আর গাণিতিক হারের অঙ্কের থিওরি দিয়া যুক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুক্তিবাদীরার বাপদাদার জন্মের আগে কইয়া রাখছেন যে আমি মাতা কমাইয়া নয় সম্পদ বাড়াইয়া সমাধান দিব। কিভাবে সম্পদ বাড়াইব তোমরা জানো না বলেন নি, বলেন তোমাদের অঙ্কে ধরা পড়ে। মিন হাইসু লা ইয়ালামু নয়, আমি কিভাবে সম্পদ বাড়াইব এটা তোমরা জানো না এটা বলেন নি, বলেছেন মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন পদ্ধতিতে সম্পদ বাড়াইয়া দিব যা তোমাদের জ্যামিতিক হার আর গাণিতিক হারের অঙ্কে ধরা পড়বে। যেহেতু এরা অঙ্ক দিয়া দলিল দিব দেড় হাজার বছর পরে, এই জন্য আল্লাহ অঙ্কের কথা কইয়া রাখছেন দেড় হাজার বছর। এই সমস্ত যুক্তিবাদীদের আবির্ভাব হইল দেড় হাজার বছর পর, আর এদের যুক্তির খণ্ডন আল্লাহ কোরআনে দিয়া রাখছেন দেড় হাজার বছর আগে। সুতরাং আল্লাহর যুক্তি মতো এই খাদ্য সমস্যার সমাধান মাতা কমাইয়া না সম্পদ বাড়াইয়া? সম্পদ বাড়াইয়া দিব আমি আল্লাহ। কখন? তোমরা যখন আমার বাধ্য হয়ে যাবে, তোমরা আমার বাধ্য হইয়া জীবনযাপন করবে, আল্লাহর বাধ্য হইয়া জীবনযাপন করবে না, আর সমাধান নিজের হাতে করতে চাইবে, কখনো এই সমস্যার সমাধান হবে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাযাব্বাজুল উদুদাল উলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত মুসলমানেরা, যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় তোমরা ওই বংশ খুঁজে বিয়ে করো, কারণ আমার মুসলমান উম্মতে করে সন্তান বেশি হইলে আমার উম্মতের সংখ্যা বাড়বে, যে কিয়ামতের দিন অন্য সকল নবীর উম্মতের উপর যে উম্মতের চেয়ে যে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটা হবে সকল নবীর উপর আমার আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেন। তাদের মর্যাদা কি? নবীর সংখ্যা বেশি। আমাদের নবীর মর্যাদা কি? উম্মতের সংখ্যা বেশি। সারমর্ম তাদের নবী, তাদের বনি ইসরাইলের মর্যাদা তাদের নবীর সংখ্যা বেশি, আমাদের মর্যাদা আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি। একশো জন শিক্ষককে দশজন ছাত্র বানাই, আর একজন শিক্ষককে 5000 ছাত্র বানাই। একশো জন শিক্ষকের মর্যাদা বেশি হইল না একজন শিক্ষকের মর্যাদা বেশি? একশো জন শিক্ষকে দশজন ছাত্র বানাইছে, আর একজন শিক্ষকে 5000 ছাত্র বানাইছে। শিক্ষক বেশি হওয়ার ফলাফল বড় না ছাত্র করার ফলাফল বড়? তাদের নবী বেশি কিন্তু উম্মত কম। আমাদের নবী মাত্র একজন, উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের চেয়ে বেশি। তোমাদেরকে আমি জগৎবাসীর উপর আলাদা মর্যাদা দিছি, কি মর্যাদা? নবীর সংখ্যা বেশি। এর দ্বারা আমাদের নবীর মর্যাদার ধারে কাছে আসে না, কারণ আমাদের নবীর সংখ্যা বেশি নয়, আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি। নবী পাঠানির উদ্দেশ্য কি? নবী পাঠানির উদ্দেশ্য উম্মতকে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করা। তাদের 1,23,989 জন নবী এতজন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা করতে পারেননি, আমাদের একজন নবী যত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেছে। সার্থকতা নবীর সংখ্যাদিককে না সার্থকতা উম্মতের সংখ্যাদিককে? নবীর সংখ্যা বেশি হইলে সার্থক না নবীর উম্মতের সংখ্যা বেশি হইলে সার্থক? উম্মতের সংখ্যা বেশি। কাজেই আমাদের নবীর মর্যাদার সাথে তাদের সেই মর্যাদার কোনো তুলনা চলে। আমার যত দূর মনে করে অতীতে আপনাদেরকে বলা হয়েছে আরো একটা কথা, সেটা হইল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ওহো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, যেটা তো আল্লাহর পক্ষের ঘোষণা, এখানে তো আপনার সুপারিশের কোনো ফলাফল নেই, সংখ্যাটা আরো বাড়াবার জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করলেন না কেন, যে আল্লাহ এই সংখ্যাটা আরো বাড়িয়ে দিন? রাসূল বলেন, সংখ্যাটা বাড়াবার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি। উমর বলেন, সুপারিশ করার পরে কি পাইলেন সেটা বলো। রাসূল বলেন, আমার সুপারিশের কারণে আল্লাহ বলেছেন আল্লাহ যে আমার উম্মতের 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দিবেন বলেছিলেন, এদের একজনের সাথে আমার সুপারিশের কারণে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আল্লাহর দেওয়া 70,000-এর একজনের সাথে ওনার সুপারিশের কারণে আরো 70,000, আল্লাহর দেওয়া 70,000-এর আরেকজনের সাথে নবীর সুপারিশের কারণে আরো 70,000, আল্লাহর দেওয়া 70,000-এর আরেকজনের সাথে নবীর সুপারিশের কারণে আরো 70,000। সুতরাং 70,000 আল্লাহ দিয়েছিলেন, নবীর সুপারিশে আরো 70,000 হইলেন, আল্লাহর দেওয়া 70,000 এক একজনের সাথে 70,000, এই অঙ্কটা কি 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000? সমান 690 কোটি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের 490 কোটি মানুষকে আল্লাহ বিনা হিসাবে জানেন। আর নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত ও তবলিগের কাজ করে সর্বমোট উম্মতেই পাইছিলেন মাত্র 40 জন। নূহ আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করলেন কতদিন? সর্বমোট উম্মত কতজন? মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন মাত্র 23 বছর। শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত পাইলেন 490 কোটি। আর হিসাব নিকাশের পরে মুহাম্মদ রাসূলুল্লাহর কি পরিমাণ উম্মত জান্নাতে যাবে তার সুনির্দিষ্ট সংখ্যা অতীতকালেও কেউ বলতে পারেনি, ভবিষ্যতেও কেউ বলতে পারেনি। তফসিরের কোনো কোনো বিবরণে শুধু এতটুকু পাওয়া যায় যে আকাশের তারকা যেমন গন্তে গন্তে গন্তে গন্তে থাকলে জীবন শেষ হয়ে যাবে, গলা শেষ হবে না, ঠিক তেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে যদি কেউ গন্তে থাকে, একজন দুইজন তিনজন চারজন, 1,000, 2,000, 3,000, 4,000, 1,00,000, 2,00,000, 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 7 কোটি, গন্তে গন্তে জীবন শেষ হয়ে যাবে, উম্মতের সংখ্যা শেষ হবে। এই মর্যাদা রাখা। এবার বলেন তো, নবীর সংখ্যা হওয়াটা আসল মর্যাদা না উম্মতের সংখ্যা বেশি হওয়াটা আসল মর্যাদা? বনি ইসরায়েলের মর্যাদা হইল তাদের বংশের মধ্যে নবীর সংখ্যা বেশি, ইসমাইল আলাইহিস সালামের বংশের মর্যাদা হইল এই বংশের নবীর উম্মতের সংখ্যা বেশি। তারপরে আল্লাহ বলেন وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ। এই বনি ইসরায়েলের লোকেরা বলতো, এক দলে বলতো আমরা আল্লাহর বংশধর, বনি ইসরায়েলদের এক দল লোকে বলতো আমরা কার বংশধর? আল্লাহর বংশধর। এরা সারা আর বাদ বাকি সমস্ত বনি ইসরায়েলের লোকেরা বলতো আমরা নবী রাসূলের বংশধর। প্রথম উক্তিটা মিথ্যা, দ্বিতীয় উক্তিটা সত্য। বনি ইসরায়েলের একদল লোকেরা বলতো আমরা আল্লাহর বংশধর, নাহনু আপনা আল্লাহ, আমরা আল্লাহর ছেলে ফেলে, আমরা আল্লাহর সন্তানাদি। এটা মিথ্যা, আল্লাহ পরিষ্কার বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজেও কাউকে জন্ম দেন না, কারো ঘরে জন্ম গ্রহণও করে। আল্লাহ জন্মদাতা না আল্লাহ সৃষ্টিকর্তা? জন্মদাতা মাতা পিতা হয়, আল্লাহ কারো পিতা নন, আল্লাহ পিতা হইয়া কোন সন্তান জন্ম দেন না। কাজেই বনি ইসরায়েলের যে লোকেরা বলতো আমরা আল্লাহর সন্তান, সত্যবাদী না মিথ্যাবাদী? আর যারা বলতো আমরা নবী রাসূলের সন্তান, এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন, বনি ইসরায়েলের যারা বলতো আমরা নবী রাসূলের সন্তান, এরা তা বলতো না নবী রাসূলের সন্তান? সমস্ত বনি ইসরায়েলের লোকেরা ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশন, বনি ইসরায়েলের সবগুলি লোক ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম। তাহলে বনি ইসরায়েল, বনি ইসরায়েলের প্রত্যেকটা লোকই নবীর সন্তান কিনা? নবীর সন্তান। কাজেই যারা এই সত্য কথাটাও বলতো যে আমরা নবী রাসূলের সন্তান, তারাও বলতো যেহেতু আমরা নবী রাসূলের সন্তান, এই জন্য আমরা যত গুনাহ করি না কেন নবী রাসূলগণ আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। নবী রাসূলগণ আমাদের পূর্বপুরুষগণ, নবী রাসূলগণ আল্লাহর আজাব থেকে, নবী রাসূলগণ আমাদের খালাসের ব্যবস্থা করবেন, রেহাই হওয়ার ব্যবস্থা করবেন। এটা ছিল তাদের একটা খেয়ালি পোলাও, এটা তাদের একটা কল্পনা যে আমরা যেহেতু, আমাদের পূর্বপুরুষরা যেহেতু নবী রাসূল, এই কারণে আমরা যে কোনো গুনাহ করি, যে কোনো রকমের গুনাহ করি না কেন আমাদের জাহান্নামে যাইতে হবে না, আমাদের পূর্বপুরুষরা নবী রাসূল, তারা জাহান্নাম থেকে আমাদেরকে খালাস করে নিয়ে যাবে। এদের এই কল্পনাটা আল্লাহর একটা চিরন্তন রীতির পরিবর্তন, রীতিবিরোধী। আল্লাহর একটা স্থায়ী বিধান আছে, চিরন্তন বিধান, অপরিবর্তনীয় একটা বিধান আছে, যেটা হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহু ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো গুনাহ যে কোনো বান্দাকে যখন ইচ্ছা মাফ করে দেবেন, কিন্তু একটা গুনাহ আছে এই গুনাহ আল্লাহ কোনো বান্দাকে কখনো মাফ করবেন না। একটা গুনাহ আছে যেই গুনাহটা আল্লাহ কোনো বান্দাকে কখনো মাফ করবেন না, সেটা হলো শিরিক গুনাহ। সেটা হলো শিরিক। শিরিক গুনাহ যদি কোনো নবীর ছেলে করে থাকে সেই ছেলেকেও আল্লাহ মাফ করবেন না। শিরিক গুনাহ যদি কোনো নবীর বাবা করে থাকে নবীর বাবাকেও আল্লাহ মাফ করবেন। যেমন এরকম এক নবীর ছেলের কথা বলি আর এক নবীর বাবার কথা বলি, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, শিরিক গুনায় লিপ্ত ছিল, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কখনো নাজাত পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আযর, শিরিক গুনায় লিপ্ত ছিল কখনো নাজাত পাবে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ নূহ আলাইহিস সালামের ছেলে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। তাইলে শিরিক গুনায় লিপ্ত হইলে নবীর ছেলে নবীর সন্তান হইলে জাহান্নাম থেকে নাজাত পাবে, দূরের কথা, নবীর বাবা হইলেও তো জাহান্নাম থেকে নাজাত পাবে। বনি ইসরায়েলে কি দাবি করতো, আমরা নবীর বাবা না আমরা নবীর সন্তান? আল্লাহ বলেন তোমরা নবীর সন্তান হওয়ার কারণে শিরিক গুনাহ করে জাহান্নাম থেকে নাজাত পাবে, দূরের কথা, আমি আল্লাহর বিধান মতে নবীর বাবাও শিরিক গুনাহ করলে জাহান্নাম থেকে নাজাত পাবে। আশ্চর্যের ব্যাপার হল এই যে এক নবীর ছেলে চিরস্থায়ী জাহান্নামী আর এক নবীর বাবা চিরস্থায়ী জাহান্নামী, যে গুনার কারণে শিরিক গুনাহ, এই দুটো লোকই আল্লাহর সাথে শিরিক গুনাহ করেছিল মূর্তি পূজার মাধ্যমে। নূহ আলাইহিস সালামের ছেলেও আল্লাহর সাথে মূর্তিদেরকে শরীকদার সাব্যস্ত করত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও আল্লাহর সাথে মূর্তিগুলিকে শরীকদার করত। কি পূজার মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিক করত? মূর্তি পূজার মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলেকেও দুনিয়াতে ধ্বংস করেছেন, আখেরাতে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকেও দুনিয়াতে ধ্বংস করেছেন, আখেরাতে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করেছেন। হাশরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে দিবেন আপনি জান্নাতে আর আমার বাবাকে দিবেন জাহান্নামে, আমি জান্নাতে গিয়ে যখন স্মরণ হবে আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলছেন, তখন এই জান্নাতের সুখ শান্তি কি আমার মনে প্রভাব বিস্তার করবে না বাবার জাহান্নামের আযাবের কথা স্মরণ হইলে সেটাই আমার অন্তরে প্রভাব বিস্তার করবে, কাজেই জান্নাতে গিয়ে আমি কেমন শান্তিতে থাকবো যখন জান্নাতে যাওয়ার পরে মনে হবে আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছেন, তখন আমি জান্নাতে গিয়ে শান্তিটা কী পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে হাশরের মাঠে এই প্রশ্নটা করল, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম তুমি কি আমার সাধারণ ঘোষণা ভুলে গেল? আমার সাধারণ ঘোষণা হলো ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে সে নবীর বাবা হইলেও তার জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ করার অধিকার কোনো নবী রাসূলকে আমি দান করি, মুশরিকদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার সুপারিশের অধিকার সমস্ত নবী রসুলগণের মধ্যে কোনো একজন নবী রসুলকে আল্লাহ দান করে, এমনকি মুহাম্মদ রসুল্লাহকেও। মুহাম্মদ রসুল্লাহ এক হাদিসে বলেন, আতানি আতিম মিন ইন্দি রব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা শাফাআহ ফাখতারতু শাফাআতা অর্থাৎ আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফিরিস্তা পাঠাইছে, দুইটা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব আপনি গ্রহণ করতে পারেন, একটা হলো আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। আরেকটা প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে গুনাগার জাহান্নামী উম্মতদেরকে নাজাত দিয়া শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে দেওয়া হবে। কটা প্রস্তাব? এই দুইটা প্রস্তাবের মধ্যে আল্লাহ রসুল কোনটা গ্রহণ করলেন সেটা আমি পরে বলবো, আগে আপনারা বলুন আপনাদের কোনটা পছন্দ হয়। প্রথমটা শেষেরটা? রাসুল বলেন আমিও শেষেরটা গ্রহণ করব। আমার গুনাগার উম্মত জাহান্নামে যাবে, তবে শেষ পর্যন্ত আমার গুনাগার জাহান্নামী উম্মতদেরকে আমার সুপারিশে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। তবে গ্রহণ করলাম পর্যন্ত কথা শেষ না, তবে আছে। তবে যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মরবে এদের জন্য সুপারিশ করা যেমনভাবে অন্যান্য নবী রাসূলের জন্য হারাম, তেমনিভাবে আমার জন্য হারাম। মুশরিকের নাজাতের জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। আল্লাহর এই স্থায়ী বিধানের পরিপন্থী বনি ইসরাইলরা বলে আমরা যত গুণা করি না কেন, যে কোনো রকমের গুণা করি না কেন, আমরা যেহেতু নবী রাসূলের সন্তান, এটাই বড় কথা। গুণা কতটা করলাম, কি পরিমাণ করলাম, কেমন গুণা করলাম সেটা বড় কথা নয়, আমরা যেহেতু নবী রাসূলের সন্তান এটাই বড় কথা। সুতরাং আমাদের কোনো গুণার কারণে জাহান্নামে যেতে হবে না। তাদের এই কথার জবাবে আল্লাহ সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত নাজিল। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে, একজন আরেকজনের উপকার করতে পারবে। যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম আদরের কোনো উপকার করতে পারবে, যেদিন নূহ আলাইহিসসালাম কেনানের কোনো উপকার করতে পারবে, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের কোনো উপকার করতে পারবে, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কোনো উপকার করতে পারবেন না। আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা, আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা, করতে পারবেন উপকার? কেনান নূহ আলাইহিস সালামের ছেলে, পারবেন করতে উপকার? আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, পারবেন কোনো উপকার করতে? তো আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, একজন আরেকজনের উপকার করতে পারবে না। মনে রাখতে হবে একজন আর একজনের উপকার করতেও পারবে না হাসরের মাঠে। এই কথাটা অস্থূল দৃষ্টিতে ইসলামের আরেকটা বিধানের সাথে সামঞ্জস্যশীল হয় না। সেটা কি? নবী রাসূলগণের সুপারিশে অনেক মানুষ নাজাত পাবে। দেখি একজনে আরেকজনের উপকার করলো না, একজনে আরেকজনের উপকার করলো, এলা আল্লাহ কেমনভাবে বলতেছেন উপকার করতে পারবে না। এখানের কথাটা তাদের যে কথার প্রতিবাদে না দিলিছে ওই রকম কথার সাথে সম্পর্ক। অর্থাৎ তুমি কাফের হইয়া, তুমি কুফুরি মতবাদে বিশ্বাসী হইয়া, তুমি শিরিক গুনায় লিপ্ত হইয়া গেলে তোমারে হাসরের মাঠে কোনো নবী রাসূল উপকার করতে পারবেন না। হাসরের মাঠে একজন মানুষ আরেকজন মানুষের উপকার করতে পারবে না, বাবা ছেলের উপকার করতে পারবে না, ছেলে বাবার উপকার করতে পারবে না। কোন অবস্থায়? মুমিন অবস্থায় না বেদিন কাফির অবস্থায়? এই এই অবস্থা বিশেষ অবস্থার ব্যক্তিকে আল্লাহ আয়াত নাযিল করেছেন, এই জন্য এটা বিশেষ অবস্থার জন্যই প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য। যে সমস্ত মানুষের বেলা এই কথাটা না, শুধু বেঈমান কাফিরের বেলায় এই কথা যে তোমারে তুমি আখেরাতে কেউ উপকার করতে পারবে না। বুঝতে থাকলে বলেন হাসরের মাঠে কেউ উপকার করতে পারবে না, সব কোন মানুষকেই না, শুধু বেদিন কাফিরকে। হ্যাঁ, বেদিন কাফিরকে হাসরের মাঠে কেউ উপকার করবে, কোন নবী রাসূল উপকার করতে পারবে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, এদের পক্ষে কারো কোনো সুপারিশ কবুল হবে না, সুপারিশ করতেই পারবেন না, সুপারিশ করার অধিকারই পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলবেন আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি জান্নাতে গিয়ে কি শান্তি পাব, আল্লাহ বললেন আপনি কি আমার ঘোষণা ভুলে গেলেন? বেঈমান কাফির হইলে, মুশরিক হইলে নবী রাসূল তার জন্য নাজাতের জন্য সুপারিশ করতে পারবেন না, বাকি রইল আপনি কি শান্তি পাবেন, এই প্রশ্নের সমাধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদরকে একটা শুকরের আকৃতিতে পরিবর্তন করে দিলেন। ফিরিস্তাকে বলবেন ফিরিস্তা এই শুকরটা জাহান্নামের আগুনে নিক্ষেপ করো ইব্রাহিমের চোখের সামনে। তখন ফিরিস্তারা তাই করবেন, শুকরের আকৃতি ধারণকারী আদরকে ইব্রাহিমের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইব্রাহিমের বুঝতেই পারবেন না যে এটা আমার বাবা, এবং এরপর থেকে তার আর কোনো দিন স্মরণ হবে না যে আমার একজন বাবা ছিল। এবার বলেন জান্নাতে গিয়ে কোনো ব্যাঘাত হবে? আমি একজন বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, এই কথা আর কতদিন ওনার স্মরণ হবে না? কাজেই জান্নাতে আপনি যেই আশঙ্কা করতেছেন যে জান্নাতে গিয়ে অশান্তি হবে, এই অশান্তি না হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, কিন্তু আপনার বাবাকে জাহান্নাম থেকে রক্ষার কোনো ব্যবস্থা নাই, আপনার বাবাকে অবশ্যই চিরকাল জাহান্নাম থাকবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো মানুষের পক্ষে কোনো মানুষের সুপারিশ হাসরের মাঠে কবুল হবে না। কথাগুলি মুমিনদের বেলায় না বেদিন কাফিরের বেলায়, কথাগুলি মুমিনদের বেলায় নয়, কথাগুলি বেদিন কাফিরের বেলায়। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, দুনিয়াতে নিয়ম আছে কেউ যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি হইয়া যায়, আদালতের হুকুমে যদি সাজাপ্রাপ্ত হইয়া যায়, কারো মামলা মোকদ্দমায় যদি ফাঁসাইয়া যায়, বিভিন্ন সময় এমন সুযোগ সুবিধা পাওয়া যায় যে মুক্তিপণ দিয়া নাজাত পাওয়া যায়। যেমন একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে খুন করল, তার বিরুদ্ধে যদি আদালতে মামলা হয়, যে দেশ ইসলামী আইনে শাসন হয় না সেই দেশের কথা বলব না, যে দেশ ইসলামী আইনে শাসন হয় সেই দেশে যদি অন্যায়ভাবে যে খুন করলো তার বিরুদ্ধে যারে খুন করলো তার আত্মীয় স্বজনে যদি আদালতে মামলা করে, তাহলে আদালতের নির্দেশ হবে যে খুনিকেও হত্যা করা হবে। এমত অবস্থা খুনি যদি নিহত ব্যক্তির আত্মীয় স্বজনদের সাথে আপোষ মীমাংসায় দফারফা করে ফেলতে পারে, তোমাদেরকে 10 লাখ টাকা দেব মামলা প্রত্যাহার কর, 20 লাখ টাকা দেব মামলা প্রত্যাহার কর, 50 লাখ টাকা দেব মামলা প্রত্যাহার কর, এই মর্মে যদি আপোষ মীমাংসা করে ফেলে, বাদী যদি 50 লাখ টাকা পাইয়া মামলা প্রত্যাহার করতে রাজি হইয়া যায়, তাইলে আদালতে এই খুনির বিরুদ্ধে আর ফাঁসির হুকুম হবে না ইসলামী আদালতেও, যে আদালত ইসলামী আইনে চলে সেই আদালতে, যে দেশ ইসলামী আইনে শাসন হয় সেই দেশেও। বলুন এই খুনি ফাঁসির থেকে রেহাই পাইল কিসের দ্বারা? 50 লাখ টাকার মুক্তিপণ দিয়া। কিসের দ্বারা? 50 লাখ টাকার মুক্তিপণ দিয়া। দুনিয়াতে ইসলামী রাষ্ট্রেও ইসলামী আদালতেও অনেক আসামিরা সাজার থেকে রেহাই পেতে পারে মুক্তিপণের মাধ্যমে, হাসরের মাঠে এইরকম মুক্তিপণের মাধ্যমে বিন্দুমাত্র শাস্তির থেকে রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, আর যেসব দেশ ইসলামী আইনে শাসন হয় না, এসব দেশের কথা কইয়া তো কোনো লাভ হই নাই, যে দেশ ইসলামী আইনে শাসন হয় এই দেশও ওই খুনের আসামি মুক্তিপণ দিয়া সাজা মাফ করাইতে পারে। কি দিয়া সাজা মাফ করাইতে পারে? মুক্তি। ইসলামী আইনে যাদের শাসক, যে আদালতে ইসলামী আইন মতো বিচার হয়, সেই আদালতেও খুনি মুক্তিপণ দিয়া শাস্তির থেকে রেহাই পাইতে পারে। আর যে দেশ ইসলামী আইনের শাসন হয় না, এই দেশে মুক্তি হওয়া লাগে না। আপনার বিরুদ্ধে লোয়ার কোর্টে ফাঁসির হুকুম হয়ে গেল, আপনি হাইকোর্টে আপিল করতে পারেন। হাইকোর্টেও আপনার বিরুদ্ধে ফাঁসির রায় বলবৎ রাখা হইল, আপনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। সুপ্রিম কোর্টেও আপনার ফাঁসির রায় বহাল রাখা হইল, আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। প্রেসিডেন্টে যদি প্রাণ ভিক্ষা দিয়া দেয়, সাত খুন মাফ, মুক্তি ফোনও লাগে না। প্রেসিডেন্টের জুলির থেকে বাইর ফিরিয়া আপনারে একটা প্রাণ দিয়া দিব ভিক্ষা। প্রেসিডেন্টের জুলির মধ্যে প্রাণ কটা থাকে? আপনার পকেটে যদি টাকা দশটা থাকে, তাহলে ফকিরকে একটা টাকা দিতে পারেন ভিক্ষা, কি বলেন? পকেটে যদি টাকা দশটা থাকে, তাহলে ভিখারিকে একটা টাকা কি দিতে পারেন? ভিক্ষা। আপনার পকেটে যদি এক পয়সাও না থাকে, ভিক্ষা দিবেন কত টাকা? একটাও না। প্রেসিডেন্টের পকেটে প্রাণ কটা জমা থাকে যে খুনিরে একটা প্রাণ ভিক্ষা দিত? তার নিজের প্রাণ তো আল্লাহর দেওয়া ভিক্ষা। প্রেসিডেন্টের নিজের প্রাণ ওই আল্লাহর দেওয়া ভিক্ষা। তুই বেটা নিজে ওই ভিখারি, আরেক ভিখারিরে দিবে কি? এটা গেল যে দেশ ইসলামী আইনের শাসন হয় না এই দেশের কথা। এখানে মুক্তি ফোন লাগে না, প্রেসিডেন্টের থেকে একটা ফান ভিক্ষা লইয়া লওয়া যায়। আর যে দেশ ইসলামী আইনের শাসন হয়, এখানে কোনো মানুষ কোনো মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারে না। তুমি প্রাণের মালিক না, ভিক্ষা দিবা? প্রাণের মালিক আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই প্রাণটা ভিক্ষা হিসাবেই দিয়েছে। প্রাণ ভিক্ষা দেওয়া একমাত্র আল্লাহর কাজ। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া আরো কেউ আমার প্রাণ একটা ভিক্ষা দিতে পারে, এটাও শিরিক। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ আমার প্রাণ একটা ভিক্ষা দিতে পারে, কথা বুঝে থাকলে বলুন, প্রাণ ভিক্ষা দেওয়া একমাত্র কার? একমাত্র আল্লাহর কাজ। আল্লাহ ছাড়া প্রাণ আর কেউ ভিক্ষা দিতে? আল্লাহ প্রাণ বানাইতে পারে, আল্লাহ প্রাণ স্টক করে রাখতে পারে, আল্লাহ প্রাণ ভিক্ষা দিতে পারে। যে প্রাণ বানাইতে পারে না, যার পকেটে কোনো প্রাণ স্টকে থাকে না, সে অপরকে প্রাণ ভিক্ষা দিব দূরের কথা, সে নিজেই নিজের প্রাণের জন্য আল্লাহর দরবারে ভিখারি। যে ব্যক্তি নিজেই নিজের প্রাণটার জন্য আল্লাহর দরবারে ভিখারি, সে যদি বলে আমি তোমাকে একটা প্রাণ ভিক্ষা দিলাম, এর মানে হইল যে কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না, এটা আমি করতে পারলাম, এটা শিরিক। আল্লাহ ছাড়া আর কাউকে প্রাণ ভিক্ষা দেওয়ার বিশ্বাস শিরিক। শিরিক গুনাহ করলে আল্লাহ নবীগণের সুপারিশে নাজাত দিয়া দিবেন। এতক্ষণ কি আলোচনা? ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা যে কোনো গুনাহ যখন ইচ্ছা মাফ করে দিবেন, কিন্তু শিরিক গুনার মাফ হবে না। ইব্রাহিমের বাবা আদরের মাফ দেয় কেন? শিরিক গুনার কারণে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মাফ নাই কেন? শিরিক গুনার কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের মাফ নাই কেন? শিরিক গুনার কারণে। শিরিক গুনাহ ছাড়া আর বাকি যে কোনো গুনাহ আল্লাহ যে কোনো বান্দাকে যখন ইচ্ছা মাফ করে। এই মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যত মানুষে যত গুনাহ করে, সবগুলি গুনাহ মৌলিকভাবে তিন প্রকার। সবগুলি গুনাহ মৌলিকভাবে তিন প্রকার। এক প্রকার গুনাহ করে মানুষ বান্দার প্রাপ্য না দিয়া, যে এক প্রকারের। আর এক প্রকার গুনাহ করে মানুষ আল্লাহর এবাদত বন্দেগিতে ত্রুটি বিচ্যুতির মাধ্যমে। আরেক প্রকার গুনাহ করে আল্লাহ মানুষ আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করার। কত প্রকার হইল? বান্দার সাথে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে যদি গুনাহ করে, তাইলে এই গুনাহ যার সাথে অবিচার করলো সে যদি মাফ করে দেয় তো এই গুণাটা আল্লাহ মাফ করে দেবে। আর আল্লাহর এবাদত বন্দেগিতে ত্রুটি বিচ্যুতির কারণে যেই গুণা হলো এই গুণা আল্লাহ বন্দা যখন তওবা করবে তখনই মাফ করে দেবে। বন্দা তওবা না কইরা যদি মারা যায় তবু আল্লাহ এক সময় না এক সময় মাফ কইরাই দিবেন, হয়তো মরণ কষ্টের দ্বারা মাফ করে দিবেন, না হয় হাসরের মাঠের কষ্টের দ্বারা মাফ করে দিবেন, না হয় পুল সিরাতের পুল পার হওয়ার কষ্টের দ্বারা মাফ করে দিবেন, না হয় কিছুদিন জাহান্নামের আগুনে জ্বালাইয়া মাফ করে দিবেন, মাফ করেই দিবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন তিন প্রকার গুনার মধ্যে একটা গুণা আছে এটার কোনোদিন মাফ নাই, সেটা হলো আল্লাহর সাথে শরীক দাসত্ব করার গুণা, এটা হলো শিরক। শিরক গুনার কোনোদিন বন্দার সাথে অবিচার করার গুণার মাফের ব্যবস্থা আছে, আল্লাহর ইবাদত বন্দেগিতে ত্রুটি বিচ্যুতি করার মাফের ব্যবস্থা আছে, শিরক গুণা করে মরলে মাফের আর কোনো ব্যবস্থা নাই। কথা পরিষ্কার হইল কিনা? এই তৃতীয় প্রকার গুণা সম্পর্কে এই 48 নম্বর আয়াতে সবগুলি বিধান এই তৃতীয় প্রকার গুণা সম্পর্কে বলা হচ্ছে। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদন ওয়ালা হুম ইউনসারুন। ওই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। এখানে কোনো মানুষের উপকার করতে পারবে না বলতে কোন ধরনের মানুষ? শিরিক গুনায় লিপ্ত মানুষ। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, যেদিন কোনো মানুষের পক্ষে কেউ কারো সুপারিশ গ্রহণ করা যাবে না। কোন মানুষের পক্ষে সুপারিশ গ্রহণ করা যাবে না? শিরিক গুণাকারী। ওয়ালা ইউখাযু মিনহা আদন, যেদিন কারো মুক্তিপণ গ্রহণ করা যাবে না, কারো পক্ষ থেকে মুক্তিপণ মুক্তিপণ দিয়া আজাব থেকে রেহাই পেতে পারবে না। এটাও এই সমস্ত কাফির মুশরিকদের বেলায় বলা হয়েছে। ওয়ালা হুম ইউনসারুন, যেদিন তাকে কোনো রকমের সহযোগিতা করা হবে না, তাকে কোনো রকমের সাহায্য করা হবে না, কাদের বেলায় বেলা হয়েছে? এই শিরিক গুনাহ করনেওয়ালাদের ব্যাপারে কাফের মুশরিকদের ব্যাপারে বলা গেল। বনি ইসরাইলের একটা খেয়ালি পোলাও এর প্রতিবাদ, মনে আছে কথা? খেয়ালি পোলাও, আমরা নবীগণের সন্তান, যত গুনাহ করি না কেন, যে কোনো গুনাহ করি না কেন, নবীগণ আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন। আল্লাহ বলেন কখনো হবে না, যেখানে ইব্রাহিম নবী তার বাবাকে উদ্ধার করতে পারবেন না, যেখানে নূহ নবী তার ছেলেকে উদ্ধার করতে পারবেন না, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচাকে উদ্ধার করতে পারবেন না, সেখানে তোমরা বনি ইসরাইলরা কোন নবী তোমাদেরকে উদ্ধার করবেন হতেই পারে না। এই কল্পনা তোমাদের খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়। আমি আশা করি খেয়ালি পোলাও কথাটা বুঝেন আপনারা, যে বাংলা সাহিত্যের একটা কথা। এক কবি লিখেছিল, মালয় দ্বীপে এক যে বোকা শিয়ালে খিদে পেলে মুরগি একে দেয়ালে আপন মনে চাটতে তাকে খিয়ালে, হিয়ালে পেটে বুক লাগলে মুরগি দৌড়াইয়া দৌড়তে কষ্ট হয়, এই জন্য মুরগির হিসে দৌড়ে না, ইটের টুকরা দিয়া দেওয়ালের মধ্যে মুরগির ছবি আঁকে, মুরগির ছবি আঁকিয়া এই ছবিরে সাটে আর মনে মনে বাবে মুরগি খাইতাছি। এরকম কত সব মুরগি খাইলে খেয়ালের ভেদ করবো? এইরকম এইটা কয় খেয়ালি ফুলাও, এই খেয়ালি ফুলাও। আর এক কবি লেখছে, ধুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই গলে বেজায় পিঠে। ছোটো ছোটো ছেলেমেয়েরা রাস্তার পাশে বসে খেলে, নারিকেলের মালা দিয়া বানায় ব্যাগ, পথের দুলা দিয়া বান্ধে রান্ধে ভাত, আর ইটের ফাঁকি দিয়া রান্ধে ফুলাও, আর কচুর ডগা দিয়া রান্ধে কুরমা। সত্য সত্যই খায় না খাওয়ার ভঙ্গি করে, এইরকম কুরমা ফুলাও খাওয়ার ভঙ্গি সারা দিন করলে যেমন ফেটে খিদা যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন নবীর বংশ হইলে জাহান্নামে যাইতে হবে না, ওইটা ওই খেয়ালি ফুলাও। সুতরাং যারা কুফুরি গুণা করে শিরিক গুণা করে আর আশা করে নাজাত পাব, এরা খেয়ালি পোলাও খায়। যারা কুফুরি গুণা করে শিরিক গুণা করে আর নাজাতের আশা করে এরা কি খায়? খেয়ালি পোলাও খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কুফুরি শিরিক গুণার থেকে সারা জীবন ভর বিরত দেখার, আর অন্যান্য যাবতীয় গুণার থেকে অন্তত রমজান মাসের ভিতরে তওবা করে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাইকে, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।